الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين، قد تبين الرشد من الغي، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، الله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة يهوديا كان أو نصرانيا، ومات ولم يؤمن بالذي أرسلت به كان من أصحاب النار. رواه مسلم. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইসলামকে তার আবির্ভাব কাল থেকেই নানাবিধ বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। পবিত্র কোরআন আপনি খুলবেন, সূরা বাকারা পড়া শুরু করুন, দেখবেন সেখানে আল্লাহ পাক পরপর তিনটা গ্রুপের কথা আগে আলোচনা করেছেন। সূরা বাকারা কোরআনের সর্বশেষ দিকে নাজিলকৃত সূরা, এবং সূরা বাকারা 281 নম্বর আয়াতটি সর্বশেষ আয়াত হিসেবেই বিদ্বানদের কাছে গৃহীত হিসেবে। সূরা বাকারা হল ধরা যায় সর্বশেষ সূরা, আর সূরা বাকারা হল বৃহত্তম সূরা কোরআনের মধ্যে। 286টি আয়াত, এত বড় আয়াত বলা সূরা নাই। তারপরেও একটা একটা আয়াত এত বড় বড়, একটা আয়াতেই একটা রুকু আছে শেষ দিকে। সেই সূরাটাতেই এমন কিছু কথা আছে যা উম্মতে মুসলিমার জন্য খুবই শিক্ষণীয়। উচিত ছিল কোরআনে প্রথমে ইকরা বিসমে দিয়ে শুরু করা, যেটা প্রথম নাজিল হয়েছে, সেটা কিন্তু কোরআনে প্রথমে আপনারা পাবেন না। খুললেই দেখবেন সূরা বাকারা, আরফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফি, এটা নাজিল হয়েছে অনেক পরে, একবার শেষের দিকে বলা যায়, অথচ কোরআনে আছে শুরুতে। কেন মনে রাখবেন, কোরআনের সাজানো, এর তরতিব, এর আয়াতের বিন্যাস, সুরার বিন্যাস, সবকিছু পুরোপুরিভাবে আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। এখানে রসুল বা সাহাবায়ে কিরামের নিজস্ব কোন রকম বুদ্ধিমত্তা পরামর্শ এখানে নাই। অতএব কোরআনের তরতিবটাকেও আপনাকে অনুরূপভাবে তৌকিফ হিসেবে বিশ্বাস করে নিতে হবে। তো আল্লাহ পাক কোরআনকে তরতিব দেওয়ার সময় সুরে বাকারকে কেন নিয়ে আসলেন? তার মধ্যে এমন আয়াতগুলো নিয়ে আসলেন যে আয়াতগুলো আমাদের সবার জন্য খুবই শিক্ষণীয়। সংক্ষেপে বলে দিই, কোরআন খুললে প্রথমে দেখবেন মুত্তাকিদের বায়াত, হুদালিল মুত্তাকিন, এরপরেই পাবেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম, তার মানে কাফেরদের বায়াত, এরপরেই পাবেন আমানান্নাস মান ইয়াকুলু আমানা বিল্লাহ, একদল লোক বলবে আমার ইমান এনেছি কিন্তু আসলে ওরা ইমান আনেনি। ওয়াজা ক্বীল লাহুম লা তুফসিদু ফিল আরযি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদের বলা হবে তোমরা ফাসাদ সৃষ্টি করো না সমাজ, ওরা বলে আমরা তো ইসলাহ করে না, বলে সংশোধনকারী, আমরা গোলমাল করি নাকি। প্রথমে মুত্তাকিদের বায়ান, এরপরে কাফেরদের বায়ান, এরপরে মুনাফিকদের বায়ান দিয়ে কোরআন চলল সামনে। কেন এটা করা হয়েছে? যখনই আপনি সমাজে ইসলামের দাওয়াত দিবেন, আপনার সামনে তিন ধরনের লোক আসবে। প্রথম এক ধরনের লোক আসবে যারা আপনার দাওয়াতটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে, আর একদল আসবে দাওয়াতকে ডাইরেক্ট প্রত্যাখ্যান করবে, আর একদল আছে সুবিধাবাদী, যখন দেখবে যে ইসলামের বিজয় হচ্ছে, ওরা আয়াতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে ঢুকছে, আমিও ঢুকি, যখন দেখবে রিস্ক আছে, সমস্যা আছে, তো মানুষে কি বলবে? অতএব প্রকাশ্যে ইসলাম জাহির করল, ভেতরে ভেতরে কুফরি লুকিয়ে রাখল। আল্লাযীনা আযহারুল ইসলাম ও আবতারুল কুফরা, এটা হল মুনাফিক। এই তিনটা গ্রুপ থেকে সাবধান করেই কোরআন তার বক্তব্য শুরু করেছে, হে মুসলমান, হে মানুষ যারা কোরআন পড়ছ, আগে এই তিনটা গ্রুপ সম্পর্কে হুঁশিয়ার হয়ে সামনে পাড়াও। একদল লোক কোরআন পড়ে কাফের হয়ে যাচ্ছে, আর একদল লোক কোরআন পড়ে মুসলমান হচ্ছে, একদল লোক হাদিস পড়ে রসুলের প্রতি আনুগত্যশীল হচ্ছে, আর একদল হাদিস পড়ে ধিক্কার দিচ্ছে আল্লাহ রসুলকে। হর হামেশা যারা পত্রিকা পড়েন, যারা ইন্টারনেট চেক করেন, তারা দেখেন ওয়েবসাইটে কি ধরনের দ্বিমুখী ত্রিমুখী প্রচারণা চলছে সারা বিশ্বে। আর এখন বর্তমানে যা চলছে, ইসলামের অগ্রগতি যেভাবে বিশ্বব্যাপী এগিয়ে চলেছে, বিরোধীদের অন্তর্জ্বালা শুরু হয়েছে সাংঘাতিকভাবে, বিশেষ করে 2001 সালে 9/11 পরে, 9 সেপ্টেম্বরের যে টুইন টাওয়ার পড়ানোর পরে, তারা ভেবেছিল মুসলমান ভড়কে যাবে, ওটাকে অজুহাত করে তারা এখানে আফগানিস্তান এবং ইরাককে ধ্বংস করল। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমেরিকাতেই এখন এত বেশি মুসলমান হচ্ছে যে ইতিপূর্বে কখনো হয় নাই। আমেরিকা হচ্ছে, ইংল্যান্ড হচ্ছে, এমনকি টনি ব্লেয়ার, যে আমেরিকা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তার নিজের শ্যালিকে একজন বড় নাম করা সাংবাদিক, সেও পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এখন তো মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট কয় মুসলমান হয় তাই দেখেন, ওর বউ মুসলমান হয়ে যায় তাই দেখেন, চারদিকে শুরু হয়েছে খেলে। ব্যাপারটা কি, ইসলামের বিরুদ্ধে আমাদের নেতাদের এত রাগ কেন? কি সেখানে আছে দেখে খুঁজে, খুঁজতে গিয়েই তারা সত্য খুঁজে পাচ্ছে। সারা বিশ্বে আলহামদুলিল্লাহ ইসলামের যে বৈজয়ন্তী শুরু হয়েছে, এটার বিরুদ্ধে ষড়যন্ত্রের নানাবিধ পথপন্থা তারা নিয়মিত আবিষ্কার করে। বর্তমানে ইহুদি নাসারাদের 200টা ইলেকট্রনিক মিডিয়া আছে, রেডিও টিভি 200, এখন তো হাতে বেড়ে গেছে, আমার হিসাবটা হল 1998 সাল পর্যন্ত, এখন তারা নিঃসন্দেহে বেড়ে গেছে। তারা যে দান সাতকা দেয় বছরে, সারা বিশ্বের ইহুদিরা একটা ফান্ড তৈরি করে, তো মিনিমাম $500 কোটি হয়, সমস্ত টাকাটা ব্যয় করা হবে শুধুমাত্র মুসলমানদের খতম করার জন্য, ধর্মের লেবাস পরে সমাজ কল্যাণের নাম করে দেশে আসবে। সারা দেশে খ্রিস্টানদের এখন মেলা গির্জা দেখবেন, সাদা পোশাক করা মহিলাদের রাস্তায় প্রায় দেখবেন, মুসলমানদের টাকা দিয়ে পয়সা দিয়ে অথবা অমুসলিম যারা আছে আমাদের দেশে সাঁওতাল বা এই ধরনের, তাদের সব নিয়ে মুসলমান খ্রিস্টান বানাচ্ছে। সরকার তো দুর্বল, আমেরিকার কাছে ভিক্ষা ঝুলি নিয়ে দৌড়ায়, সরকার কিছুই বলার নাই। খ্রিস্টান হয়ে যাচ্ছে সমানে, হাজার হাজার লোক বাংলাদেশ খ্রিস্টান হয়ে যাচ্ছে, এমনকি হিল ট্র্যাক পার্বত্য চট্টগ্রাম পুরোটাই খ্রিস্টান হয়ে গেল প্রায়। সরকারের কোনো মাথা ব্যথা নাই, উদ্দেশ্য আগামী দিনে পুরা হিল ট্র্যাকটা পৃথক রাষ্ট্র বানাবে পূর্ব তিমুরের মতো, কারণ তারা হিসাবে দেখেছে ওই পাহাড়ের নিচে এত বেশি রত্ন লুকিয়ে আছে, গ্যাস সম্পদ সোনা রূপা যত রকম থাকতে পারে সবই নাকি ওখানে আছে। ওটা দখল না করতে বলতে হবে না, মাটি দখল করতে গেলে আগে মাটির মানুষকে দখল করতে হয়, তা আগে মানুষের আকিদা ফিরাতে হবে। আকিদা যদি খ্রিস্টান হয়, আমেরিকা খ্রিস্টান ইহুদি সমস্যা নেই, তারা ভাই ভাই, ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ, তার একটা অংশ পূর্ব তিমুরকে তারা ইতিমধ্যে খ্রিস্টান বানিয়ে নিয়েছে, আলাদা দেশ ঘোষণা করে দিয়েছে, ছোট্ট একটা দেশ, তারা আসতে মতো হবে বলে সন্দেহ হয়। সারা পৃথিবীতে তাদের এই নেটওয়ার্ক চলছে, হতভাগা মুসলিম রাষ্ট্রনেতারা ধর্মীয় ব্যাপারে একেবারেই উদাসীন, বরং এরা রাষ্ট্রীয় মূলনীতি মানিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না। পাশেই আরাকানে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতনে নির্যাতনে শেষ করে দিচ্ছে, এমনকি সে রসুলের যুগ থেকে আজকে 1500 বছর তারা ওখানে বসবাস করছে, এখন তাদেরকে নাগরিকত্বহীন করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট বলছে ওরা দেশ থেকে বেরিয়ে গেলেই ওরা আমরা খুশি হব। 20 লক্ষ মানুষকে এমনি করে প্রতিদিন হত্যা করা হচ্ছে, কচুকাটা করা হচ্ছে, এমনকি গত এক সপ্তাহ আগে মসজিদটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের মুসলিম সরকারদের কারো কোনো মাথা ব্যথা নাই, পাশেই তো আমরা আছি, তারা তো বাঙালি, এরপরও এখানে বাঙালি জাতীয়তাবাদের কোনো কাজ হচ্ছে না, আমরা মুসলমান তারা মুসলমান, ইসলামিক কোনো জোশ আমাদের মধ্যে আসছে না। এখন ওইটাই আবার চলে আসলো ঘরের মধ্যে, শত শত বলবার ভুল হবে, হাজার হাজার বছর ধরে বাংলাদেশে মুসলিম অমুসলিম ভাই ভাই মতো বসবাস করি আমরা, হিন্দু মুসলমানের কোন রকম দাঙ্গা নাই, মারামারি কাটাকাটি নাই, কিন্তু এইটাই এই সুন্দর সুনামটাকে ধ্বংস করার জন্য বিদেশিরা সবসময় তৎপর, আর আমাদের স্বদেশী নেতারা সবসময় বিদেশিদের খুশি করায় তৎপর, তাই তারা কিছু ঘটিয়ে দিলে তাদের ইঙ্গিতের বাহিরে কথা বলার ক্ষমতা আমাদের দেশের কোন প্রধানমন্ত্রীর নাই। বিগত প্রধানমন্ত্রীও একদলকে গিনিপিক বানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রীও একদল গিনিপিক বানাচ্ছেন, আসল তথ্য দুজনের ব্লেম গেমের কারণে কখনোই উদ্ঘাটন হবে না। সেটা পরিষ্কার হয়ে গেছে কারা করেছে, বৌদ্ধদের মন্দির পোড়ানোর মধ্যে ইসলামের কোন ব্যাপার নাই, কোন দিনদার মুসলমান কোশ্চিন কাল অমুসলিমদের কোন ধর্ম মন্দিরে বা ইবাদতখানা বা উপাসনা মন্দিরে কোশ্চিন কালো হামলা করতে পারে না, এমনকি কোন ব্যক্তির গায়ে হাত দেবে না, এটাই তো আমাদের ট্র্যাডিশন। আল্লাহ বলছেন লা ইকরাহ ফিদ দ্বীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যে ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। হে মুসলমান শুনে রাখো, সূরা বাকারার আয়াত কিন্তু মানে ইসলামের শেষ দিকের আয়াত, প্রথম দিকের নয়। লা ইকরাহ ফিদ দ্বীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কারণ কাত্তাবাইয়্যানা রুশদু মিনাল গাইয়্যে, হেদায়েত ভ্রান্তি থেকে পরিষ্কার হয়ে গেছে, ইসলাম যে আল্লাহ প্রেরিত একমাত্র দিন, ইসলাম যে সত্য দিন, এটা পরিষ্কার, কোন ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই, আর এর বাইরের সবকিছু যে ভ্রষ্টতা এটাও পরিষ্কার। অতএব যার বিবেক লাগবে ইসলাম গ্রহণ করবে, যার বিবেকের সায় দেবে না ইসলাম গ্রহণ করবে না, এতে নেই কোনো মাথা ব্যথা করার দরকার নাই। কোরআনের এই নির্দেশ আছে বলেই মুসলমানরা কখনো ধর্মীয় কারণে অন্য কোন ধর্মের ভাইয়ের উপরে আঘাত করে না, চিরদিন আমাদের ঐতিহ্যটা, বরং বিধর্মীরাই মুসলমানদের উপরে সবসময় আঘাত করে, ধর্মনিরপেক্ষতাবাদের মুখোশ পরে তারাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক। গত দুসংখ্যা আগে তাহারিকে আপনারা দেখেছেন, আসামে মুসলিম নিধন শিরোনাম যে সম্পাদকীয় গেছে, আমরা একটা ডাটা দিয়েছি, ভারতে প্রতিদিন কত মুসলমানকে হত্যা করা হয়, কত সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এমনকি গত 2011 সালেও তাদেরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মোতাবেক সারা ভারতের 6500 কতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয় সব মুসলমানদের বিরুদ্ধে। অথচ বাংলাদেশের ইতিহাসে কখনোই কোন হিন্দুকে শুধু হিন্দু হওয়ার অপরাধে মুসলমানরা মেরেছে একটা রেকর্ড দেখাতে পারবে না কেউ। কারণে আমরা অধিকাংশ মুসলমান আমরা, আমাদের কোরআনের নির্দেশ আছে ধর্মীয় কারণে অন্যের উপরে কখনই তোমরা জবরদস্তি করো না, এটি আমাদের কোরআনের নির্দেশ, আমার রসুলের সুন্নাও তাই। আনাস বিন মালিক বলছেন, আল্লাহ রসুলের একজন খাদেম ছিল, ছোট বাচ্চা খাদেম, সে কি করত, উজুর পানি এনে দিত, আল্লাহ রসুলের জুতা পরিয়ে দিত, জুতা ঠিক করে দিত, ছোট বাচ্চা ছিল। একদিন উনি শুনলেন যে ছেলেটা অসুস্থ হয়েছে, বাড়িতে গেলেন তার সেবা করার জন্য, গিয়ে দেখলেন তার বাপ মাথার কাছে বসে আছে। উনি দেখলেন যে অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। বাচ্চাটাকে উনি খুব ভালোবাসতেন, কারণ বাচ্চা তার সেবা করত, তো সেবা করলে মনটা একটু দুর্বল থাকে। বলছে, বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে তখন তাকাচ্ছে বাপের দিকে, বাপ তো ইহুদি। আবার রসুল বললেন, আবার তাকাচ্ছে বাপের দিকে, আবার রসুল বললেন, আবার তাকাচ্ছে বাপের দিকে। তখন বাপ বলছে, আতায় আবুল কাসেম, হে খোকা তুমি আবুল কাসেমের আনুগত্য করো। অর্থাৎ আবুল কাসেম কে? আমার রসুলের উপনাম। বলার সঙ্গে সঙ্গে ছেলে বলছে, আশাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো পশ্চ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রসুল। বলুন সুবহানাল্লাহ। অতর্ক বাচ্চা বলে দিল, এরপরেই বাচ্চা মারা গেল। আল্লাহ রসুল ঘর থেকে বের হচ্ছে না, বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আখরাজাহু বি মিনান নার, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি আমাকে আমার ওসিলায় আমার মাধ্যমে এই বাচ্চাটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, যে ছেলে আল্লাহ রসুলের সবসময় খেদমত করে, আল্লাহ রসুল কি তাকে চাপ দিয়ে মুসলমান করতে পারতেন না? মনের ভরে কোনদিন তিনি চাপ দেন নাই। এটি আমাদের আদর্শ। কোরআনের আয়াত দেখলেন, আর রসুলের আদর্শ হচ্ছে এটা, ডাইরেক্ট রসুলের আদর্শ থাকার পরে আর কার দরকার আছে নাকি? এরপর যদি শুনতে চান তবু শুনে দেখেন, বনু নজির ইহুদি গোত্র, তাদের মুনাফিকির কারণে মদিনা থেকে বহিষ্কারের নির্দেশ হয়ে গেল, চতুর্থ হিজরির ঘটনা। এখন মদিনার আনসার মেয়েদের একটা অভ্যাস ছিল, ওদের অনেক মেয়েদের বাচ্চা হলে মরে যেত, তো ইহুদের বাড়ির ইহুদিদের অনেকের দুধ খেলে নাকি বাচ্চা বেঁচে যায়, একটা ধারণা আর কি, সংস্কার, কুসংস্কার। তো এক মহিলা বলল, আমার যদি আল্লাহ একটা সন্তান দেয় তা আমি ইহুদির বাড়িতে দুধ খাওয়ানোর জন্য পাঠাব, দুধ মা হিসেবে, সে তার দুধ খেলে যেন বেঁচে যায়, আমার দুধ খেতে মরে যাচ্ছে খালি। ওই ছেলে ইহুদির বাড়িতে থেকে বেঁচে গেছে এবং বড় হয়েছে। এমনি করে আরো অনেকে ছিলেন যারা ইহুদির বাড়িতে, অনেকের এরকম বাচ্চা নাকি ছিল। এখন যখন বনু নজিরকে মদিনা থেকে বহিষ্কারের নির্দেশ হয়ে গেল, তখন ওই বাচ্চা তো তার দুধ বাপের কাছেই তো থাকে, দুধ মার সাথে থাকে, সে বাচ্চাকে নিয়ে চলে যাবে তারা। এখন এই মায়ের এসে আল্লাহ রবির কাছে কান্নাকা শুরু করছে, হে আল্লাহ রসুল আমার ছেলেটা বড় হয়েছে, আমার ছেলে ওই চলে যাচ্ছে ওদের সাথে, আপনি ওদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেন, আপনি শক্তি প্রয়োগ করেন, যেহেতু আপনার হুকুমে তো চলে যাচ্ছে, আপনি বললে তো তারা শুনবেই যে ওই বাচ্চাটা ফেরত দাও। আল্লাহ রসুল বললেন, যদিও মুসলিম হতে চায় নিজের থেকেই হবে, কোনো চাপ আমি দেব না। তখন এই আয়াত নাজিল হয়, লায়েক রহাফির দিন কাত্তাবেন রশদিমে লাগাই, দিনের ভাবে কোনো জবরদস্তি নাই, কারণ হেদায়েত এবং বিভ্রান্তি দুটোই স্পষ্ট হয়ে গেছে। তা দেখেন আল্লাহ রসুল একদম ফুল পাওয়ারফুল, তার নির্দেশে একটা গোষ্ঠী মদিনা থেকে বেরিয়ে যাচ্ছে, তিনি ইচ্ছা করলে ওই ছেলেদেরকে ফেরত নিতে পারতেন, তাও নিচ্ছেন না, না ছেড়ে দেওয়ার পরে, ও যদি পরে বড় হয়, নিজেদের বড় তো হয়েছে অলরেডি, এখনই যদি ও নিজে ইসলাম কবুল করে সে চলে আসবে এখানে, আমি জবরদস্তি তাকে ফেরত নিয়ে আসবে এটা আমার পক্ষে সম্ভব নয়। এ দ্বারা কি বোঝানো হচ্ছে? ইসলামকে অন্যের উপরে জবরদস্তি করে তাই বোঝানো হচ্ছে, না তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে? পরিষ্কার বোঝা যায় এখানে। আর একটা জয়ীফ রাওয়াত আছে উমর ইবনে খাত্তাব থেকে, উসাকের ঘটনা, খবর মশহুর, সনদ জয়ী। উমর ফারুক যখন খলিফা, উমরের ভয় তো সবাই করে, হয়তো বলবেন উমরের সব পিঠে পিঠে সব মুসলমান বানাইছে। রসুল নরম মানুষ ছিলেন, রহমতুল্লিল আলামিন, মারে না ধরে না কিছু। উমর তো সহজ লোক না, বেকাতে দেখলে পিঠে যে হাড্ডি ভেঙে দেয়। তো উমর কি করলে শোনেন, ওই গোলামকে বলতেছে, এই ওসাক তুমি তো খুব চালাক চতুর ছেলে, তুমি যদি ইসলাম কবুল করতে তাহলে আমাকে, আমি তোমাকে দিয়ে রাষ্ট্রে অনেক দায়িত্ব পালন করে নিতাম। ওসাক বলছে আমি মুসলমান হব না, আমি খ্রিস্টানের ছেলে, খ্রিস্টান থাকব। উমর বললেন ঠিক আছে, কিচ্ছু বললেন। উমর যাচ্ছেন বাতুল মকদ্দাস, 15 হিজরিতে বাতুল মকদ্দাস জয় হয়েছে, উনি যাচ্ছেন সেখানে, সমস্ত নাসারা নেতারা অর্থাৎ খ্রিস্টান নেতারা উমর ফারুককে রিসিভ করার জন্য বিশাল আয়োজন করেছে। উপকণ্ঠে পৌঁছে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, ওখানে তারা তাবুগেড়ে থাকবেন, পানি পিপাসা লেগেছে, পানি নাই। পার্শ্ববর্তী এক নাসারা মহিলার বাড়ি থেকে দুধ আনা হলো উমর ফারুককে খাওয়া। উমর জিজ্ঞেস করলেন কোথায় নিয়ে আসছে এটা, তাহলে এক নাসারা বুড়ি মহিলা সে দিয়েছে, বুড়িকে ডাকো, ডেকে আনা হলো সামনে। মা আমি তো উমর ইসলাম জগতের খলিফা, আমি খলিফা নেই, আমি একজন দায়ী আল্লাহ, আমি যেখানে যাই সবাইকে মানুষকে দাওয়াত দিই ইসলামের দিকে, আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি তুমি ইসলাম কবুল করো। কারণ আল্লাহ রসুল বলেছেন আমার আবির্ভাবের পরে পৃথিবীর কোন মানুষ, ইহুদি হোক আর নাসার হোক, ইসলাম যদি কবুল না করে মৃত্যুবরণ করে সে অবশ্যই জাহান্নামী হবে। তাই আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছি। শেষ নবী এসে গেছেন, তিনি চলে গেছেন, আমরা তার খলিফা, তুমি মুসলমান হয়ে যাও। তখন বুড়ি মাথার কাপড় আলগা করছে, বলে বাবা দেখো চুলগুলো দেখো, সাদা ফকফকে হয়ে গেছে, কিচ্ছু নাই, এখন আমি মৃত্যুর দুয়ারে চলে আসছি, এখন এই বয়সে বাবা আর ধর্ম ত্যাগ করব না। ওমর আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর একদম নাসারাকে দাওয়াত দিল, সে দাওয়াত কবুল করেনি। এক ধমকে মহিলা মুসলমান হয়ে যেত না, বেশি লাগতো নাকি, একটা ধমক যথেষ্ট। বিজয়ী খলিফা হিসেবে যিনি যাচ্ছেন বাতুল মকদ্দাসে, তিনি তো বিজিত নন, তিনি তো পরাজিত নন, তিনি বিজয়ী। তার একটা কমান্ডই যথেষ্ট ছিল সমস্ত বাতুল মকদ্দাস মুসলমান হয়ে যাওয়ার জন্য, কিন্তু একটা বুড়িকে পর্যন্ত তিনি নির্দেশ দিলেন না। এটি হল ইসলাম। এই দিন আজকে হয়েছে কি, মারামারি কাটাকাটির ধর্মে পরিণত হয়ে গেছে। আজকে রামুর বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়ার কারণে একদল ইয়ং ছেলে মিলে তারা খুশিতে বাঘ বাঘ, দেখো ধর্ম হল পৃথিবীর যত নষ্টের মূল, ধর্ম ত্যাগ করে মানব ধর্ম গ্রহণ করো, সব ঠান্ডা হয়ে যাবে, সবাই আমরা ভাই ভাই, মানুষ মানুষ হিসেবে পরিচিত হও, মুসলমান হিসেবে হিন্দু হিসেবে পরিচিত হয়েও না। কি চমৎকার একটা ডকুমেন্ট পেয়ে গেছে তারা এখন, অথচ তারা ইসলাম সম্পর্কে জানে না। কোন ধর্ম, শুধু ইসলাম না, কোন ধর্মই বলে না যে অন্য ধর্ম মানুষকে তোমরা মারো, কিন্তু এখন ধর্মের নামে হচ্ছে জালিয়াতি। নিঃসন্দেহে যারা এটা করেছে তারা ইসলামের দুশ্মন, যারা রোহিঙ্গাদেরকে মারতেছে তারা যেমন ইসলামের দুশ্মন, ঠিক তেমনি এদেশে যারা বৌদ্ধদেরকে মারতে মেরেছে তারাও ইসলামের দুশ্মন। ইসলামের বন্ধু কশ্চিনকালে এ কাজ করতে পারে না। আর এদেশে যেহেতু দলীয় রাজনীতি চলছে, দুই প্রধানমন্ত্রী পরস্পরকে ফুটবল খেলার মতো কে কাকে হারাবে, এ ওর বিরুদ্ধে তহমত দেয়, ওর বিরুদ্ধে তহমত দেয়, এটাই এদের চরিত্র। এদের কারো কাছে নিরপেক্ষ কোনো আচরণ পাওয়া যাবে না। যদিন বাংলাদেশে দলীয় শাসন থাকবে ততদিন নিরপেক্ষ কোন প্রশাসন আশা করা অসম্ভব, হতেই পারে না। ফলে নিরপেক্ষ কোন তদন্ত জীবনে হয়নি, হবেও না। বিগত সরকার বহু নাটক সাজিয়েছেন ইসলামের নাম করে, এমনকি আমাদের মতো মানুষকে পর্যন্ত তারা গায়ে অপবাদ দিয়ে সারা বিশ্বে আমাদেরকে বিতর্কিত করে ছেড়েছেন। তাদের মুখে কখনো ইসলামের নাম শোভা পায় না, ইসলামের নামে তো ইসলামের দুশ্মন ছিল তারা। বর্তমান সরকারও ঠিক একই অবস্থায় পড়ে গেছে, এরা নাম দিয়েছে আমার ধর্ম নিরপেক্ষতাবাদ, বরং ইসলাম নিরপেক্ষতাবাদ বলেই তাদের উচিত। বৌদ্ধদের ঘর ভেঙেছে, সঙ্গে সঙ্গে 3-4 কোটি টাকা নিয়ে হাজির হয়ে গেছে প্রধানমন্ত্রী, কই রোহিঙ্গা মুসলমানরা ধ্বংস হয়ে যাচ্ছে, 5টা বার্ষিক তাদেরকে দেয়নি, তারা বাঙালি তারা মুসলমান, একটা কড়া কথাও তাদের বিরুদ্ধে বলা হয়নি সেই সরকারের বিরুদ্ধে। এমনকি তারা অসহায় হয়ে তারা এদেশে এসছে, নদীতে ভাসতে ভাসতে আপনার দেশের পুলিশ বিজিবি ভাইরা গুলি করে নদীতে হত্যা করে, এমনকি ওই ওদেশে কি নাসাকা না কি কচু বলে ওদের যারা বর্ডার রক্ষী, তারা সাগরের বুকে গুলি করে মারতেছে তাদেরকে। মুসলমান ভাই চিৎকার দিয়ে সেখানে শৈলী সমাধি হচ্ছে, আপনার তো একটু বুকে আঘাত লাগেনি কেন? কি নিরপেক্ষ আপনারা? নিরপেক্ষতার ভান করা ঠিক নয়। নিরপেক্ষ কেবল সেই যে সত্যিকারের মুসলমান, সে আল্লাহর কোন হুকুম মেনে চলে, আল্লাহর হুকুমের বাইরে সে কোনো কাজ করে না। আমার রসুলের নিরপেক্ষতার উদাহরণ তো দেখলেন, বেশি তো বলার দরকার হবে না, এটা দিয়ে খেলে বুঝে নিন ইসলাম কত উদার। ইসলাম সত্য, ইসলামকে মিথ্যা বলার কোন ক্ষমতা কারো নাই। তবে কারা কারা জানেন? শোনেন, সূরা আলে ইমরান 19 আয়াত আল্লাহ বলছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ওমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতূহু মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম ওমা ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। মনে রেখে দিও, আল্লাহর কাছে দ্বীন হলে কেবল ইসলাম, আর কোনটাই আল্লাহর কাছে কবুল করবে না। আমার ইয়াবতাকে গায়রুল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে কোশ্চিন কালেও তার আল্লাহর কাছে কবুল হবে না। পরিষ্কার কথা, আপনি রাগ করেন যা পারেন করেন, জানাবে জান আপনি, এটা কোরআনের কথা। কোরআন মিথ্যা হতে পারে না, কোরআনের প্রতিটি ধর্ম, প্রতিটি বর্ণ, অক্ষর, শব্দ সবই সত্য, এবং কোরআন কোন মানুষের বানোয়াট কালাম নয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য কোরআনের সত্যের সামনে টিকতে না পেরে আবু জাহেল প্রস্তাব করেছিল, ইতিয়াবি কোরআন গাইরা হাজা ও বাদ্দিল হো, হে মোহাম্মদ এই কোরআন বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে এসো, অথবা কোরআনটা পরিবর্তন করে দাও, তাহলে আমরা মানব। কোরআনের সত্যের তেজের সামনে আবু জাহেল যেমন অসহায় ছিল, কোরআন এই সত্যের সামনে বর্তমান বিশ্বের আবু জাহেল ফেরাউন ওবামার ঠিক তেমনি অসহায়। এই সমস্ত রাষ্ট্রনেতারা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, এরা সত্যের দুশ্মন, এরা চিরদিন মিথ্যার উপাসী। এদের চোখ রাঙানির ভয়ে কোন সত্যসেবী চুপ করে থাকতে পারে না। ইসলামকে বদনাম করার জন্য যারা এগুলো করেছে, তার যদি জন্মগত মুসলমানও হয় ওরা ইসলামের দুশ্মন। কারা করেছে পরিষ্কার তবু বলা যাচ্ছে না, কারণ তদন্ত চলছে। আমরা জানি তদন্ত কিছুই হবে না, দলীয় সরকার যতদিন থাকে ক্ষমতায় ততদিন কোনদিন তদন্ত নিরপেক্ষ আসে না, আসেনি আজ পর্যন্ত, রেকর্ড নাই। মানে বলবেন কি, এমনকি হাইকোর্ট পর্যন্ত অসহায় এই সমস্ত দলীয় সরকারের লাঠি মিছিলের সামনে। তাই মানবতাকে বাঁচাতে গেলে অবশ্যই মানুষকে ইসলামের কাছে ফিরে আসতে পুরোপুরিভাবে। মোনাফিকি করলে চলবে না, হয় মোত্তাকি হবেন, নয় কাফের হবেন, নয় মোনাফেক হবেন, এই তিনটা বাইরে কোনো শ্রেণী নাই। মোত্তাকি হলে ভালো করে হতে হবে, ইসলামের জন্য জীবন দেবেন, হাসতে হাসতে জান্নাত চলে যাবেন, অথবা কাফের হবেন, ইসলামের বিরুদ্ধে লড়াই করে আবু জাহেলের মতো ডাইরেক্ট জাহান্নামে চলে যান, অথবা মোনাফেক হবেন, না ঘরকা না ঘাটকা, না আপনাকে চেহারায় আপনার জানাজা লোকে পড়বে, কিন্তু ভেতরটা আপনি জাহান্নামী। মনে রাখবেন কেয়ামতের দিন বিচার হবে কি, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ বলছেন আমি জাহান্নামে মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করব। এটুকু বলে আল্লাহ রাগ মেটেনি, বলছে ইন্দাল মুনাফিকিনা ফি দারকিল আসফালা মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, ওরা কাফেরদের চাইতেও খারাপ। এরা টুপি দাঁড়িয়ালারা আমাদেরকে জঙ্গি বলে নাই। কারা বলেছে? টুপি দাঁড়িয়ালা বলে নাই, টুপিহীন দাড়িহীন আমাদেরকে জঙ্গি বলে নাই, বলেছে টুপি দাঁড়িয়ালারাই বলেছে, কারণ মোনাফেক, এরা মুসলমান নয়। পরিষ্কারভাবে মুসলমান হলে তারা কোশ্চেন করো কোন কাকে, কোন কাকের রক্ত খায় না, হতভাগা দেশ এগুলো নিয়েই পড়ে আছে। আমরা সবসময় ইসলামের পক্ষে কথা বলবো, বাধা দেন আমাকে জেল খাটান যা পারেন করার গিয়ে। কোরআন এবং হাদিসের বাইরে যে ব্যাটাই কথা বলবে, হতে পারে সে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি, ও আমার কাছে মশার চাইতে অধম, কারণ আল্লাহর হুকুমে ফেরাউন ডুবে মরেছে, তুমিও ডুবে মরবে, ধ্বংস হবে, সে আল্লাহর শক্তি নিয়ে আমরা কথা বলি। অতএব ইসলামকে বদনাম করার জন্য বৌদ্ধ মন্দিরে যারা হামলা করেছে তারা ইসলামের দুশ্মন, দুশ্মন, দুশ্মন, তারা কোশ্চেন করে মুসলমান নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আয়াতটা ভালোকে মনে রাখুন, সূরা বাকারা 215 নম্বর আয়াত, লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের মধ্যে কোন জবরদস্তি নাই। কই মুসলমানরা তো ওই পার্বত্য চট্টগ্রামে দিন প্রচার করার জন্য যাচ্ছে না? সরকারকে আমরা ট্যাক্স দেই, সরকারের কয়টা পয়সা ব্যয় করে হিল ট্র্যাক্টের মুসলমানদেরকে, ওই সমস্ত চাকমাদেরকে মুসলমান করার জন্য? সেখানে বিরোধী খ্রিস্টান এসে টাকা দিচ্ছে, তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কস্টেলিয়ান হাইকমিশন সেদিন চলে গেছে সেখানে, সারা বিশ্বের নেতারা সেখানে যাচ্ছে, কেন আমাদের মন্ত্রীরা বাহাদুর বাহাদুর ধর্মমন্ত্রী সেখানে যে তাদের ধর্ম প্রচার করেন না? বাংলাদেশের মুসলমানের পয়সা ব্যয় করে তারা এসি ঘরে থাকে না, গাড়ি চালিয়ে চড়াইবেন না রাস্তাঘাটে, তাদের কি দায়িত্ব নাই ওই চাকমাদেরকে মুসলমান করা? কেন করা হচ্ছে না? ও মুসলমান করলে তাদের সাম্প্রদায়িক হয়ে যাবেন, তাই না? এজন্য এখন আমাদের নেতারা আল্লাহ বলে না, সৃষ্টিকর্তা বলে। খেয়াল করে দেখছেন, আল্লাহ বলে বাদ হয়ে গেছে, আল্লাহ বলে সাম্প্রদায়িক হবে, সৃষ্টিকর্তা বললে হিন্দু হওয়া যায়, মুসলমানও হওয়া যায়। এখন অনেকে বলে উপরওয়ালা, উপরওয়ালা আমাকে ভালো লাগছে, এত বড় গাধার গাধা এই মুসলমান নেতারা, ওরা আল্লাহ বলতে চায় না। এখন আল্লাহ হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, সাবধান হয়ে যান, আল্লাহর গজব আসলে কোনো বেটাটা ঠিক পাবে না, অন্যায়ভাবে কাউকে জুলুম করবেন না। মুসলিমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, যারা অন্যায় করেছে তারা দুনিয়াতে শাস্তি পেয়েছে আরো পাবে। সেদিনে সেই দোয়া আমাদের মনে আছে, যখন মুসার কাছে তার কম যে বলেছিল, হে মুসা তুমি আসার আগেও আমরা নির্যাতিত ছিলাম, তুমি আসার পরও আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের সামনে আমাদের ছেলেদেরকে দুই টুকরা করে কেটে ফেলে দিচ্ছে। মুসা বললেন, দেখো যদি তোমরা সত্যিকারে মুসলমান হও, ফাতাওয়াক্কালু, আল্লাহর উপর তাওয়াক্কল করো আর দোয়া করো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, তারপর কি, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এই দোয়াটা মুসা আলাইহিস সালাম শিখিয়ে দিলেন তার বনু ইসরাঈল কওমকে, যে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে করো। সবাই যখন এই দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলেন। বাস পরদিনই বলে, এই মুসা ভোর হওয়ার আগেই বেরিয়ে যাও, তোমার দলবল নিয়ে চলে যাও এখান থেকে। ভোর হওয়ার আগেই সব বেরিয়ে চলে গেলেন, সামনে বিশাল সাগর। সংবাদ পেয়ে পিছনে ফেরাউন তার সাত লক্ষ সেনাবাহিনী ইসরায়েলের রওয়ায়ত অনুযায়ী ঝাঁপিয়ে চলে আসছে মুসাকে ধরবে। সামনে সাগর, পিছনে ফেরাউন, মাঝখানে মুসা এবং বনী ইসরায়েল, নির্যাতিত নিষ্পেষিত মুসলিম মানবতা, সব ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এ তো ধরে ফেললো। মুসা বলে, লা তাখাফ, খবরদার ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহর হুকুম হয়ে গেলে, এই মুসা হাতে যে লাঠি আছে সাগরে বুকে মারো, মানে কিছু একটা করতে হবে আপনাকে, ওসিলাটা কিছু করা লাগবে, চুপে বসে বসে গেলে দোয়া দোর পড়লে গেলে হবে না, কিছু করতে হবে, আল্লাহকে দোয়া করো, কিছু করো, কিছু করো, কি করতে হবে, সাগরে লাঠি মারো। লাঠি মারলে বাস সঙ্গে সঙ্গে সাগর ফাঁক হয়ে গেল, বারোটা গোত্র বংশ এলে বারোটা ভাগ হয়ে গেল, সব পাঁচ কেজি উধার চলে গেল। ওই দেখে পিছন থেকে ফেরাউন এসে ঢুকলো, ধরো বেটাকে ধরো, সব ফেরাউনের টার্গেট মুসাকে ধরা, আল্লাহর টার্গেট ওই ফেরাউনকে সাগরের মধ্যে ডুবানো। যখন সব ঢুকে গেল, পানিকে হুকুম দেয়, এই পানি সমান হয়ে যাওয়া, বাস চোখের পলকে পানি সমান হয়ে গেল। এই ফেরাউন খানকে ঢক ঢকের পানি খাতিয়ে শেষকালে চিৎপা, সে বলছে, আমন তো বেরব্বে মুসা বনী ইসরায়েল, এখন বনী ইসরায়েলের আল্লাহর উপরে আমি ইমান আনলাম। আল্লাহ বলছে, আল আন, বেটা ডুবার সময় এখন আল্লাহ করতেছ, খতম। আল্লাহ বলেন, ঠিক আছে, তুই যেন আমার কাছে প্রার্থনা করেছিস, তাহলে তোকে আলি আমার নোনা জি কাবি বাদানে গা, তোর দেহটা আমি পচাবো না, রেখে দিলাম সারা বিশ্বের মানুষকে দেখানোর জন্য যে তোর মতন বিশ্বের সেরা সেনাপতি রাষ্ট্রপতিকেও আমি কিভাবে চোখের নিমেষে ধ্বংস করে দিলাম, মানুষ যেন এটা চিরদিন দেখে, তা তোর দেহকে আমি পচাবো না, সরাবো না, রেখে দিলাম। পাওয়া গেছে, যান দেখে আসেন যে মিশরের পিরামিড এখন তার দেহ আছে, এরকম স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত রাষ্ট্রনেতাদের হুঁশ হয় না আল্লাহর বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলা। ইসলামের বিরুদ্ধে কথা হলে কোন বেটা টিকতে পারেনি, কেউ টিকতে পারবে না, যত শক্তির মালিক তোমরা হওয়া না কর, সাবধান হয়ে যাও। ইসলাম নিয়ে ব্লেম গেম করো না, এক অপরের উপরে দোষারোপ করে লাভ নাই, সত্যিকার অর্থে তদন্ত করে দেখবে ইসলামের সেই বিদেশি শত্রুরাই এগুলো করেছে, তোমাকে কাজে লাগানো হচ্ছে মাত্র। অতএব সাবধান, কারা করবে, যেটা বলছিলাম, এই যে ছেলেরা যারা ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, একটু কিছু আলেবাত আসা শিখছে, অথবা এবিসিডি শিখছে, এরা সবসময় ইন্টারনেটে এই সমস্ত বাজে কথা লিখছে, তার নাম দিয়েছে কি, মুক্ত মন। আমরা মুক্ত, মুক্ত বিহঙ্গের মতো ঘুরি, যেখানে যাকে পাই তাকে মাশাআল্লাহ, মা বোন খালা ফুপু কোনো জ্ঞানটান নাই, এই লোক হলেই আমার স্ত্রী হয়ে যাবে, যাই হোক বিষয়টা অন্যরকম বলতে খুব খারাপ লাগে গুলে। তারা মুক্ত, তারা মানবতাবাদী, কিসের মানবতাবাদী? হ্যাঁ, আল্লাহ বলছেন কারা এগুলো করে, মনে রেখে দিও, তারাই করে যারা আল্লাহর পক্ষ থেকে এলেম আসার পরে সেখানে ইখতিলাফ সৃষ্টি করে, মতভেদ সৃষ্টি করে, বাগিয়াম বাইনাহুম, হটকারিতে বসে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে হটকারিতে বসে, বলে ইসলাম নিয়ে তারা কখনো পড়াশোনাও করেনি, কোরআন হাদিস কখনো দেখেও দেখে নাই, এমএ পাস করার পরেও একটা ছেলে জীবনে কোরআন শেষ করেছে বলে কোনো রেকর্ড বাংলাদেশে পাওয়া যাবে, খুবই সন্দেহ। জিজ্ঞেস করেন তো, তোমার নেতা নেত্রীর জীবনে তো সবসময় পড়ো, রসুলের জীবনে তুমি জীবনে কয়বার পড়েছ? একবারও পড়েছে কোনো এমএ পাস লোক আমার বিশ্বাস হয় না। যদি বলি ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যে ডাটা করো, আমাদের ইউনিভার্সিটি প্রায় হাজার খানেক প্রফেসর আছে, কয়জন প্রফেসর জীবনে রসুলের জীবনীটা পড়েছে বলতে পারবেন? বহু শিক্ষক এখানে আছেন, প্রাইমারি স্কুলের, কলেজের, হাই স্কুলের, ইউনিভার্সিটির বহু শিক্ষক আছেন। আমি তাদের জিজ্ঞাসা করব, আপনারা কতটুকু লেখাপড়া করেছেন ইসলাম সম্পর্কে? যারা রাজনীতি করেন, পলিটিক্যাল লিডার, দেশের নেতা, তারা তাদের দিন সম্পর্কে, এদেশের অধিকাংশ মুসলমান, ইসলাম সম্পর্কে তারা কি খবর রাখেন? শুধু হজ করা, উমরা করা, পিকনিক করতে যাওয়া নাকি? হ্যাঁ, এটা করলেই জান্নাত পাওয়া যাবে? আগে ইসলাম সম্পর্কে পড়াশোনা করুন, তারপরে ইসলামী দেশের নেতা হন। এদেশে রাজনীতি করতে গেলে আগে থাকে ইসলাম শিখতে হবে। ইসলামকে বাদ দিয়ে কোন রাজনীতি দেশে হবে না। শুধু ইসলাম নিয়ে ধোকাবাজি করে রাজনীতি করবেন আর মুসলমানদেরকে মারবেন আর তাদেরকে অন্যায়ভাবে অপবাদ দিবেন, এটা কোশ্চেন করা সম্ভব নয়। এটা করলে যারা দিবে তারাই ঠকবে, আল্লাহর পক্ষ থেকে গায়েবে গজব নাজিল হবে। কোরআন আয়াতটা বারবার মনে রাখবেন, সূরা বাকারা 255 নম্বর আয়াত, লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। যারা জবরদস্তি করে তারা ভুল করে, তারা ইসলামের নীতির বাইরে চলে যায়। আমরা সবসময় এদেশে শান্তি সৌহার্দ্য কামনা করি, সকল ধর্মের মানুষ তারা যেটাকে ধর্ম মনে করে করুক, অসুবিধা কি আছে? আমরা ওটা ধর্ম মনে করি না, এটা বানোয়াট, নিজের তৈরি করা কল্পনিক জিনিস, এগুলি একটাও ধর্ম নয়। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নাই, আর বাকি সবগুলি নিজস্ব বানোয়াট। যদিও তারা ধর্ম মনে করে, বাস ওটাকে আমরা মেনে নিচ্ছি, তাদের বিরুদ্ধে কোনো জবরদস্তি চলবে না। তারা তাই নিয়ে থাকুক, তাবাইয়্যানা রুশদু মিনাল গাই, বিভ্রান্তি থেকে সত্য প্রকাশিত হয়ে গেছে। কোরআন হাদিস পড়ুন, সত্য পাবেন। সত্য এখানে, দুদিন থাকবো দুনিয়াতে, চলে যাবো মাটির তলে, জাহান্নামে যেতে রাজি নই, জান্নাত আমাদের যেতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্যই অবশ্যই আপনাকে ইসলাম ফলো করতে হবে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে হবে। এর বাইরে জান্নাত পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। অতএব যারা হিংসাত্মক আচরণ করেন তাদের পাশে আমাদের উপদেশ রইল, হিংসা থেকে বিরত হও, কারোর উপরে অত্যাচার করো না। যে সমস্ত নেতারা একে অপরকে দোষারোপ করছেন, দয়া করে আপনার নিরপেক্ষ হন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করুন, ইনশাআল্লাহ সত্য বেরিয়ে আসবে। সেখানকার ইহুদি, সেখানকার বৌদ্ধরা পর্যন্ত বলছে যে আমরা এক শত শত বছর একত্রে মুসলমান এবং বৌদ্ধরা পাশাপাশি ঘরে বসবাস করি, কখনোই আমাদের মধ্যে গোলমাল হয় নাই, হঠাৎ করে কি হলো আমরা কিছু বুঝতেই পারলাম না। বৌদ্ধরা যদি একথা বলে আপনারা তো গায়ে এত কি হয়েছে? অতএব আমরা আশা করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রত্যেকটা মুসলমানকে নিজেকে তৈরি করা এবং আখেরাতের জন্য প্রস্তুত করা, দুনিয়া কামাই করতে গিয়ে যেন আমরা আখেরাত না হারাই, আখেরাতের স্বার্থে দুনিয়াকে যেন আমরা ব্যয় করি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন এবং আখেরাতে মুক্তির জন্য আল্লাহ যা করণীয় আল্লাহ পাক তা যেন আমাদের দিয়ে করিয়ে নেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।